তিনি পথের পথিকে আমি গো, তিনি পথের পথিক আমি অধম এক নাদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। শয়তানেরা গো শয়তানেরা করে করুক শত পেরেশান, শয়তানেরা করে করুক শত পেরেশান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। কুপথে আজ ভাসছে সবাই এই দুনিয়ার ভেলায়, মেতে আছে টিপটিপি মদ তাড়ি জুয়ার খেলায়, কুপথে আজ ভাসছে সবাই এই দুনিয়ার ভেলায়, মেতে আছে টিপটিপি মদ তাড়ি জুয়ার খেলায়। ভয় করি না গো ভয় করি না কাফের বেদিন হোক না বেঈমান, ভয় করি না কাফের বেদিন হোক না বেঈমান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। ভাইয়ের সাথে হচ্ছে ভাইয়ের দেখো বিপদ লড়াই, গাড়ি বাড়ি টাকা কড়ি নিয়ে করে বড়াই, ভাইয়ের সাথে হচ্ছে ভাইয়ের দেখো বিপদ লড়াই, গাড়ি বাড়ি টাকা কড়ি নিয়ে করে বড়াই। দয়া তো নেই গো দয়া তো নেই হৃদয়ে তাদের এমন পাশান, দয়া তো নেই হৃদয়ে তাদের এমন পাশান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। বেদিনেরা চাইছে খতম করিতে দিন ইসলাম, খুন করছে মুসলমানে নেই যেন কোনো দাম, বেদিনেরা চাইছে খতম করিতে দিন ইসলাম, খুন করছে মুসলমানে নেই যেন কোনো দাম। রক্ত দিয়ে গো রক্ত দিয়ে রুখবো তাদের হব শহীদান, রক্ত দিয়ে রুখবো তাদের হব শহীদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। দিনি পথের পথিক আমি অধম এক নাদান, দিনি পথের পথিক আমি অধম এক নাদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। দাজ্জাল আসিবে যখন ঈমান লুটার তরে, ভয় না করে সামনে তাহার কলমা নেব পড়ে, দাজ্জাল আসিবে যখন ঈমান লুটার তরে, ভয় না করে সামনে তাহার কলমা নেব পড়ে। কাটবে তখন গো কাটবে তখন আমার মাথা করিবে কুরবান, কাটবে তখন আমার মাথা করিবে কুরবান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। যেতে হবে সবার দূর এই দুনিয়া ছেড়ে, ভৈরবে না এমনি মেহবুব গেলে পর পারে, যেতে হবে সবার দূর এই দুনিয়া ছেড়ে, ভৈরবে না এমনি মেহবুব গেলে পরো পারে, মুখে আছে গো মুখে আছে কলমা তৈয়ব বুকেতে কোরআন, মুখে আছে কলমা তৈয়ব বুকেতে কোরআন, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব ও গরদান। দিনই পথের পথিক আমি অধম এক নাদান, দিনই পথের পথিক আমি অধম এক নাদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান। শয়তানেরা গো শয়তানেরা করে করুক শত পেরেশান, শয়তানেরা করে করুক শত পেরেশান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান, বাঁচাতে ঈমান কেটে দেব এ গরদান।